আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না। চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না। আমার বলার কিছু ছিল না।